السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل الآية مهنا الله رسول مستبر شانسا درود والسلام نازل حق في نبي محمد صلى الله عليه وسلم يرقر اللهم صلي عليه اللهم بارك عليه গত মঙ্গলবারে ঋণ সম্পর্কে একটি আলোচনা শুরু করেছিলাম, যে আলোচনা অর্ধেকেরও কম হয়েছে, সুতরাং বাকি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, কারণ অনেক ভাইরাই মঙ্গলবারে হয়তো আসতে পারেন না তাদের কর্মব্যস্ততার কারণে, যাতে করে এই ঋণের বিষয়টি সম্পর্কে আমরা সচেতন থাকি। মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের যেমন আমাদের উপর হক রয়েছে, তেমন বান্দারও হক রয়েছে। আমাদেরকে মমিন হতে হলে, সৎকর্মশীল হতে হলে, মুত্তাকি আল্লাহ ভীরু হতে হলে, সংযত হতে হলে, যেমন আল্লাহর হকের ক্ষেত্রেও হতে হবে, তেমনি মানুষের হকের ক্ষেত্রেও হতে হবে। মানুষের যেসব হক আমাদের উপর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঋণের হক, অর্থাৎ যদি আপনার উপর কারো ঋণ থাকে, কারো কাছে আপনি ঋণী থাকেন, কারো টাকা পয়সা আপনার কাছে থাকে যা পরিশোধ করা আপনার উপর ফরজ হয়ে রয়েছে, এ হচ্ছে মানুষের হক, যে হক থেকে মৃত্যুর আগেই মুক্ত হওয়া ফরজ। আর আপনি আমি কেউ জানি না যে কখন আমাদের মত চলে আসে, সুতরাং যখনই পয়সা হবে প্রথম কাজ হচ্ছে ঋণ মুক্ত হওয়া। প্রথম কাজ এই নয় যে ভালো ভালো খাবেন, ভালো পড়বেন, ছেলে মেয়েদের অনেক পয়সা খরচ করে মানুষ করবেন, আর দুনিয়া সমস্ত কাজকর্ম করে গাড়ি কিনবেন ইত্যাদি করবেন, পরে পয়সা যদি হয় তাহলে দিলাম, সুযোগ সুবিধা হলে দিলাম, বেশ সচ্ছলতা হলে দিলাম। না, আজকালকার জামানার অধিকাংশ মানুষ, বরং অধিকাংশ মুসলিমের এই অবস্থা যে সমস্ত কাজ নিজের সেরে যদি দয়া হয় তাহলে ঋণ পরিশোধ করবে, আর নিজের কাজ ছেড়ে আমার উপর ফরজ রয়েছে, সুতরাং আমার কাজ হোক আর না হোক, আমি খেতে পাই ভালো আর না পাই, আমাকে আগে ঋণ পরিশোধ করতে হবে, এইরকম মানুষ আজকাল পাওয়া মুশকিল আছে। আমার উপর ঋণ আছে সুতরাং আমার জমি বিক্রি করে হলেও দিতে হবে, এইরকম মানুষ পাওয়া আজকাল মানে হয়তো যাবে না। কিন্তু এটি হচ্ছে দীনে ইসলাম, যে আপনার উপর ঋণ আছে, মানুষের হক আছে, সুতরাং যে কোনো অবস্থাতে আপনাকে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে, যদিও আপনাকে কিছু সময় খিদাই থাকতে হয়, ছেলে মেয়ে নিয়ে একটু কষ্ট করে চলতে হয়, তবু আপনাকে ঋণ পরিশোধ করতে হবে, কারণ আল্লাহ পাক মানুষের হক মাফ করবেন না। আল্লাহ তাঁর নিজের হক ইচ্ছা করলে মাফ করে দেবেন। ওয়াগফিরু মা দুনা যালিকা লেমাই শাও, শিরকের পরে বাকি গুনাগুলি, মানে আল্লাহর হকের ক্ষেত্রে যে গুনাগুলি রয়েছে সেই গুনাগুলি যাকে চাইবেন আল্লাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহর হক, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ মাফ করে দিতে পারেন। নবী করিম সাল্লামের হাদিস ওবাদা ইবনে সামিত রাজি আল্লাহ তাআলা বর্ণনা করে সহিহ বুখারীতে রয়েছে, খুব বড় হাদিস, তার একটি অংশ, যদি কেউ গুনহার অবস্থায় মারা যায় ফাহুয়া ইলা আল্লাহ, আল্লাহর হকের ক্ষেত্রে কেউ গুনহার অবস্থায় মারা যায় শিরক ছাড়া আল্লাহর হকের ক্ষেত্রে, ইনশাহ আজাবাহু ওয়া ইনশাহ গাফার আল্লাহ, আল্লাহ চাইলে শাস্তি দেবেন, কারণ গুনাহ করেছ, আল্লাহ শাস্তি দেবেন, ওয়া ইনশাহ গাফার আল্লাহ, আর যদি আল্লাহর মর্জি হয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর হকের ক্ষেত্রে। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে না, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আপনাকে মাফ না করবে। ঋণের বিষয়টি বান্দার যেসব হক রয়েছে, অনেক হক রয়েছে বান্দার আপনার আমার উপর, তার মধ্যে একটি হক হচ্ছে ঋণ। যদি আপনি কারো কাছে ঋণই থাকেন, ঋণের সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়ে গেছে, বাকিগুলি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 282 অর্থাৎ সূরা বাকারার শেষ দিকে একেবারে একটি বড় আয়াত রয়েছে, যে আয়াতটি কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত, যে আয়াতের নাম তাফসীরকারদের ভাষায় আয়াতুল মুদায়ানা, মানে ঋণ করজ, ঋণ আদান প্রদানের আয়াত, ঋণ আদান প্রদানের নীতিমালা সংক্রান্ত আয়াত, সবচাইতে বড় আয়াত কোরআনে কারিমের এ হচ্ছে আয়াতুল মুদায়ানা, ঋণ বা দাইনের আয়াত। আল্লাহ পাক তার শুরুতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালি মুসাম্মা, যখন তোমরা কোন ঋণের আদান প্রদান করবে, তাদায়ন্তুম বিদাইনিন, ঋণ করজের আদান প্রদান করবে, ইলা আজালি মুসাম্মা, আল্লাহ বলছেন সেটি হবে নির্দিষ্ট সময়ের জন্য। এখানে আমাদের ভুল রয়েছে। আমরা আজকাল, আমার মনে হয় হাত একটি লোক উঠাতে পারবেন না, যদি জিজ্ঞাসা করি যে আপনারা যা ঋণ দেন, তো এই কথা বলে দেন যে কতদিনের জন্য নিচ্ছেন। হয়তো এক দুজনকে হইতে পারে যার সম্পর্কে দেখছেন যে এ খুব ভারী, হয়তো দিবে কি দিবে, কখন দেবে, কিন্তু এমনি বন্ধু বান্ধবের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, আপনজনদের মাঝে যে ঋণের আদান প্রদান করছেন, তখন কি সময় নির্ধারিত করে দেন? আছে এরকম লোক? এক দুজনের ক্ষেত্রে নয়, আপনি যে কোনো লোককে ঋণ দেন, আপনি সময় নির্ধারণ করেন, ভাই কতদিনের জন্য নিচ্ছ তুমি, কখন দেবে তুমি, হ্যাঁ তারিখটা বলে দাও যে কোন তারিখে তুমি দেবে, এরকম লোক আছেন কি? হ্যাঁ, কেউ থাকলে বলেন, আছেন? প্রত্যেক ক্ষেত্রে এখানে স্যালারিতে, আপনার দেশের অবস্থা, আপনার সারা লাইফের কথা জিজ্ঞেস করছি যে আপনি কি এরকম করেন? হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনদেরকে, ঘনিষ্ঠ বন্ধুকে যে এই বেতন পেলে দিতে হবে, কিন্তু আর প্রত্যেকে চাকরি করে। তাহলে আমাদের সমাজে যে কোরআনের আয়াত বিরোধী যে কাজটি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সময় নির্ধারিত করি না, সময় নির্ধারিত করি না, কারণ আমরা লজ্জা করি খুব বেশি, তাই না? কি করে বলবো আবু হানিফা ভাইকে ধার দিচ্ছি, সৈয়দ জামান সাহেবকে ধার দিচ্ছি, আমি, আমার এত ঘনিষ্ঠ লোক, কি করে বলবো যে আপনি কখন দিবেন ভাই? অভদ্রতা মনে করি এটিকে। আল্লাহ বলছেন ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য হইতে হবে, যাতে পরে মনোমালিন্য না হয়, ঝগড়া বিবাদ না হয়। ও সাহেব যে ধার নিয়েছে, ও ভাবছে যে আমি তো ধার নিয়েছি সচ্ছল ব্যক্তির কাছে, আমি এক দু বছর পর যখন ইচ্ছা তখন দেব, আমার আত্মীয়, আমার মামা তো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাইয়ের কাছে বা আপন ভাইয়ের কাছে নিচ্ছে, যখন ইচ্ছা তখন দেব। আর এ ভাই যে ঋণদাতা, সে চিন্তা করে বসে আছে যে আমি দিয়েছি দুই তিন মাসের জন্য, এক মাসের জন্য, ঝগড়া বিবাদ হবে না? আর তাই হচ্ছে। এজন্য আমাদের সমাজে ঋণ দেওয়ার আগে পর্যন্ত সুসম্পর্ক আছে, আর যদি কারো সাথে বিবাদ খরিদ করে নিতে হয় তাহলে ধার দিয়ে দেন, ধার দিয়ে দেন, সম্পর্ক খারাপ হয়ে যাবে, বাস্তব নয় কি? বাস্তব। যদি মানে 100-100 জন নাও বলি, তো শতকরা 90 জন বলতে হবে, এরকম অবস্থা যে ধার দিলে 90 জন, শতকরা 90 জন, 100 জনকে ধার দিলে শতকরা 90 জনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, অথবা আগামীতে আর ধার দিতে পারবেন না, আদান প্রদান চলবে না। আল্লাহ পাক বলছেন ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য ধার দাও, বলে দেন। আচ্ছা, এই যে নির্দিষ্ট সময়ের কথা আপনি বলবেন, যিনি ধার নিচ্ছেন তার মনে এইরকম কোন রকমের কষ্ট নেওয়াও মোটেই জায়েজ নয়, বরং তিনি বলবেন যে ভাই আমি এক মাসের জন্য নিচ্ছি, দুই মাসের জন্য নিচ্ছি, আমি ছয় মাস, এক বছর নিচ্ছি, তিনি সময় নির্ধারিত করেছেন, কারণ আল্লাহ বলছেন ইলা আজালি মুসাম্মা, দুই পক্ষ থেকে হওয়া উচিত। আল্লাহ পাক তারপরে দ্বিতীয় নীতিমালা বলছেন, ফাকতুবুহ, যখন দেবে তা লিখে নাও। কি লিখবেন বলুন তো, কি লিখবেন? হ্যাঁ, তারিখ, মানে কত তারিখে দিলাম, কোনটা তারিখ? হ্যাঁ, একটা করে, একটা একটা করে বলেন। প্রথম লিখবেন যে তারিখ, কত তারিখে দিলাম, কত তারিখে পরিশোধ করবেন, ভালো কথা, আর পরিমাণ, পরিমাণ শুধু তারিখ লিখে রাখলেন আর পরিমাণ লিখা নাই, চলবে? ঝগড়া হইতে পারে, ভুলে যেতে পারে। আমি এমন লোক জানি যে ধার নেওয়ার পরে ভুলে গেছে পরিমাণ, বা দিয়ে দিচ্ছি বলছে, লিখা নেই কিছু নেই বলছে আমি দিয়ে দিচ্ছি, বলছে আসলে দেয়নি। অথচ দুইজনেই দিনদার, এমন নয় যে একজন বেইমান তার মধ্যে। কিন্তু ফানাসিয়া আদম, আদম আলাইহিস সালাম আমাদের প্রথম পিতাই ভুলে গেছেন, তো আমরা তো ভুলতেই পারি, ভাবছেন দিয়ে দিচ্ছি কিন্তু আসলে দেননি হয়তো, অথবা দিয়ে দিয়েছেন আসলে কিন্তু যে লেনওয়ালা সে বলছে না ভুলে গেছে আসলে সে, যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, দুই পক্ষ থেকে হইতে পারে। এছাড়াও হঠাৎ করে মত হয়ে যেতে পারে, মারা গেলেন, জানে না আপনার পরিবার পরিজন দেবে, এক পয়সা দেবে না, গিয়ে বলেন যে এই যে মারা গেছে আপনার ভাই মারা গেছে বা আপনার ছেলে মারা গেছে, তার কাছে আমি 10,000 টাকা পাবো, দেবে? দেবে না, আমরা জানি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বহু হেকমতের জন্য ফাকতুবু, পরিমাণ লিখে রাখো কত টাকা দিলে, সে টাকা না রিয়াল না ডলার না অন্য কিছু, কি ধার দেওয়া দিয়ে হইল, কি বস্তুটি ছিল, তারপরে তারিখ, কত তারিখে নিলে কত তারিখে দেবে, এর উপরে সাক্ষী আল্লাহ পাক রাখতে বলেছেন, সাক্ষীও রাখবে। এবং আজকাল যদি লিখা পরিচিত হয়, তার হাতে লেখা যে ঋণ নিচ্ছে পরিচিত লিখা হয় আর তার স্বাক্ষর জানা স্বাক্ষর হয়, তাহলে আরো ভালো, এবং সাক্ষী থাকবে শরীয়তে, কারণ সাক্ষীর বড় গুরুত্ব রয়েছে শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবিদার হবে তাকে সাক্ষী পেশ করতে হবে। একজন লোক দাবি করেছে আমি আবদুল্লাহর কাছে 10,000 টাকা পাব, তাহলে তাকে সাক্ষী পেশ করতে হবে, আল-বাইয়িনাতু আলাল মুদ্দাই, আপনি দাবি করেছেন যে 10,000 টাকা পাবো, তার মানে সাক্ষী দিতে হবে আপনাকে। ওলি আমিনু আলামান আনকারা, আরো বলছে যে না, আব্দুল বলছে না আমার কাছে পাবে না, আমি তার কাছে ধার নেই অথবা নিয়েছিলাম দিয়ে দিয়েছি। ওলি আমিনু আলামান আনকারা, সে যদি অস্বীকার করে তাহলে সে আল্লাহর শপথ করে বলবে, আল্লাহর শপথ করে বলছি, তাহলে প্রথম ব্যক্তি যদি সাক্ষী না দিতে পারে তখন সাক্ষী পেশ করতে পারল না, তখন তাকে কসম করতে বলা হবে, কিন্তু সাক্ষী পেশ করে দিলে আর কসম করা চলবে না। এদিকে দুই সাক্ষী পেশ করে দিয়েছে, দুজন মুসলিম ভালো ধার্মিক মানুষ, নামাজি মানুষ, ফাসেক নয়, আর তারপরে সে কসম করছে না, এই কসম চলবে না। যখন সাক্ষী পেশ করতে পারল না কিন্তু দাবি, বিনা সাক্ষীতে দাবি করেছে আমি 10,000 টাকা পাব, তখন ওয়ালি আমিনু আলামান আনকার, অন্য হাদিস ওয়ালি আমিনু আলাল মুদ্দা আলী, যার ওপর দাবি করা হয়েছে বা যে ব্যক্তি অস্বীকার করছে সেই ব্যক্তি কসম করে শপথ করে মুক্ত হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি আমাকে সে টাকা ধার দেয়নি অথবা আমাকে দিয়েছিল আমি পরিশোধ করে দিয়েছি। লিখিত থাকলে, সাক্ষী থাকলে এসব সমস্যার সম্মুখীন কখনো হবেন না। আল্লাহ পাক ফাকতুবু ওয়ালিয়াত্ত বাইনাকুম কাতিবুন বিল আদল, ন্যায়সঙ্গতভাবে তোমাদের মাঝে একজন ক্লার্ক কাতিব যেন লিখে রাখে। আয়াত খুব বড় রয়েছে, আর ওই দিকে যাচ্ছি না। তো বাকি আলোচনাগুলি এই ঋণ সম্পর্কে শেষ করি। ঋণ সম্পর্কে যেখানে পৌঁছেছিলাম আলোচনা, সেটা হচ্ছে যে ঋণী ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় ঋণের বোঝা নিয়ে মারা যায়, তাহলে তার জানাজা বিশেষ করে সৎ লোকেরা, আলামায়ে কেরাম, এলাকার যারা পরহেজগার লোক, মুত্তাকি লোক, নেতৃস্থানীয় ব্যক্তি, তারা পড়বে না, যাতে করে এই রকম বহু ঋণী সমাজে রয়েছে তারা সতর্ক হয়ে যায় যে আমরাও যদি এই ঋণের বোঝা নিয়ে মারা যাই তাহলে অমুক ব্যক্তির উপর ঋণ ছিল, আমাদের দেশের আলেমরা নামাজ পড়েনি, জানাজা পড়েনি, আমাদের দেশের মুরব্বী পরহেজগার লোকের আল্লাহ ওয়ালা লোকেরা নামাজ পড়েনি, আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা সৎ লোক তারা নামাজ পড়েনি জানাজার, ওকে একবার সাধারণ ফাসেক ফাজের লোকেরা কোন রকম জানাজা পড়ে তাকে দাফন করে এসছে। সতর্ক হবে আমার পরিণাম এমনটা না হয় যাতে। সেই জন্য বিশিষ্ট ব্যক্তিরা জানাজা পড়বেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেমন জানাজা পড়তেন না, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে কোনো মুমিনের আমি সবচাইতে নিকটবর্তী, নবী করিম সাল্লামের কাছে প্রথম যুগে তেমন পয়সা থাকত না, অভাব ছিল, কিন্তু গানিমাতের সম্পদ যখন আসা শুরু করল, ফাই এর সম্পদগুলি আসা শুরু করল, গানিমাত ফাই অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে যুদ্ধের পরে মেহনত পরিশ্রমের পরে রণক্ষেত্র থেকে আল্লাহর শত্রুরা যখন পলায়ন করল আর হাসিল হল যুদ্ধ করার পরে, এটাকে গানিমাতের সম্পদ বলা হয়। আর যদি রণক্ষেত্রে গেল কিন্তু না যুদ্ধ হল না, এমন মেহনত প্রচেষ্টা কিছু করার প্রয়োজন হল না, এমনিতে শত্রুরা ছেড়ে পালিয়ে গেল ভয়ে, তাকে ফাইয়ের ধন সম্পদ বলা হয়। আল্লাহ পাক এই দুই সম্পদের কথা কোরআনে কারীম উল্লেখ করেছেন, ওয়া মা আফা আল্লাহু আলা রাসূলিহি, সূরা আশুরা আল্লাহ উল্লেখ করেছেন, আর ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন, গনিমতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন দশম পারার শুরুতে। এছাড়াও রয়েছে কোরআনে কারীমে গনিমত এবং ফাইয়ের ধন সম্পদের কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাকাত হারাম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আসত এই গনিমতের ফায়ের ধন সম্পদ, সেগুলি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মতের সাহাবাই কেরামগণের যদি কারো ওপর ঋণ থাকত তা পরিশোধ করতেন। যতদিন আসেনি টাকা পয়সা ততদিন কিছু করতে পারতেন না, জানাজা পড়া যাবে না, এর ঋণ আছে জানাজা পড়া যাবে না। কোন সাহাবি যদি নিজের কাঁধে উঠিয়ে নিতেন আমি পরিশোধ করেছি, যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এইরকম আরো ঘটনা সাহাবে কেরামদের মাঝে ঘটত, তাহলে তখন জানাজা পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ধন সম্পদ আসলে এরকম বললেন যে আমি প্রত্যেক মুমিনের সবচাইতে নিকটবর্তী দুনিয়াতেও এবং আখেরাতেও। সুতরাং বলছেন এর দলিল যদি পড়তে চাও কোরআনে কারীম পড়ে দেখো, ইকরাউ ইন শিতুম, তোমরা যদি চাও তো কোরআনে কারীম এর প্রমাণ রয়েছে, প্রুফ রয়েছে, পড়ে দেখো। আল্লাহ পাক বলছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের আওলা মানে আকরাব, অতি নিকটবর্তী, মিন আনফুসিহিম তাদের জীবন চাইতেও, মানে আপনি যে আপনার নিকটবর্তী, মানুষ প্রত্যেকে সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কার, নিজে নিজের, ঠিক না? সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী ব্যথিত হয় মানুষ নিজের শোকে, তারপরে বাবার শোকে ব্যথিত হয়, মায়ের শোকে ব্যথিত হয়। হ্যাঁ, আপনার আম্মা মারা গেছে, আপনি বেশি ব্যথিত না, কিন্তু আপনার আম্মার আম্মা মারা গেছে, মায়ের শোকে ব্যথিত হয়, কিন্তু অত ব্যথিত না যত ব্যথিত আপনি আপনার আম্মা মারা গেলে, আপনার ছেলে মারা গেল, তাই না? মানুষ সবচেয়ে বেশি নিকটবর্তী নিজের নাফসের, তার চাইতে বেশি নিকটবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে বেশি দরদি ব্যথিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে সূরা তাওবা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক কোন নবী সম্পর্কে আল্লাহ পাকের যে গুণ সেই গুণ উল্লেখ করেননি যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন বিশ্ব জাহানের করুণা রহমত তার সম্পর্কে বলেছেন। আল্লাহ পাকের নাম রাউফ, নবীকে এখানে রাউফ বলা হয়েছে। আল্লাহ পাকের নাম রহিম, নবীকে কি বলা হয়েছে? রহিম বলা হয়েছে। কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে যখন গুণ বলবো তখন আল্লাহ পাকের মতো যেমন প্রযোজ্য, তার রহমত যেমন সবকিছুকেই সামিল, তেমন তার রহিম হওয়া, তার রউফ হওয়া, স্নেহশীল হওয়া আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেমন উপযোগী হয় তেমন, দুটো একই রকম নয়। যেমন আপনার ছোট একটি সন্তান আছে, শিশু 6 মাসের 1 বছরের, আপনিও মায়া করেন আর আপনার ছেলেগুলো মায়া করে, বড় ছেলেও আছে মেয়ে আছে ওরাও মায়া করে, দুটো কি সমান? বান্দার মধ্যে সমান না। আপনি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসেন আপনার বড় ছেলে ও ছোট ছেলে ওইভাবে ভালোবাসে? কখনো ভালোবাসে না, হতেই পারে না অতটুকু। কিন্তু আপনিও ভালোবাসেন, আপনার ছেলে মেয়েরাও ওই ছোট বাচ্চাটিকে ভালোবাসে। তাহলে সৃষ্টির ভালোবাসায়, সৃষ্টির দয়ায়, সৃষ্টির স্নেহশীল হয় যদি এত পার্থক্য হয় এক সৃষ্টির অন্য সৃষ্টি থেকে, তাহলে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কত পার্থক্য হইতে পারে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, আর আল্লাহ পাক যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, তার দয়ায় রহমতে এবং তার স্নেহশীল হয় কত পার্থক্য হইতে পারে? আসমান জমিনের চাইতে অনেক বেশি পার্থক্য। কখনো এইরকম ভাবেন না যে বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে স্নেহশীল এবং রহিম দয়ালু, তার মানে আল্লাহর কাছে যেমন চাইব নবীর কাছে চাইব, না মুশরিক হয়ে যাবে, শিরক। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কারো কাছে চেয়েও না, কাউকে ডাকিও না, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যারা তোমার উপকারও করতে পারে না, ক্ষতি সাধনও করতে পারে না। ফাইন ফালতা, যদি এমনটা করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে দাও, চেয়ে দাও, হ্যাঁ ইয়া গোসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, মাদাদ ইয়া রাসুল আল্লাহ যদি করে দাও, তাহলে ফাইন ফালতা ফাইন না কি ইজাম মিনাল জালিমিন, তাহলে তুমি জালেম মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু ছিলেন নিঃসন্দেহে, কিন্তু তার দয়া যেমন সৃষ্টির সেরা মানুষের দয়া হয়, মানুষের দয়া, রবের দয়া, আল্লাহ পাকের দয়া, যেমন রবের দয়া হয় আল্লাহ পাক সৃষ্টিকর্তার দয়া হয়। নবী সাল্লাল্লাহু বলছেন যে এর দলিল আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের অত্যন্ত নিকটবর্তী, তাদের জীবন তাদের প্রাণ চাইতেও। ফাইয়ুমা মুমিনিন মাতা, সুতরাং যে কোন মুমিন মুসলিম যদি মারা যায়, ওয়া তারাকা মালান, আর ধন সম্পদ ছেড়ে যায়, কোন মুসলিম কোন সাহাবী মারা গেছেন আর টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গায় ছেড়ে গেছে, কে নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি যে নিকটবর্তী বেশি, নিয়ে নেবেন? বলছেন না না না, নেব না, দেব। বলছেন ফালিয়ারেসু আসাবাতহু, তাহলে তার এই পরিত্যক্ত ধন সম্পদের উত্তরাধিকারী হবে, ওয়ারেস হবে তার আত্মীয় স্বজন আসাবা, যারা তার আশেপাশে যারা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, ভাই বোন আছে ইত্যাদি, তারা ওয়ারেস হবে, আমি ওয়ারেস হব না, আমি চাই না তোমাদের ধন সম্পদ। মান কানু, যে কেউ থাক আত্মীয় স্বজন, অমান তারাকা দাইনান আও দয়াআন, কিন্তু কোন ব্যক্তি যদি ঋণ ছেড়ে যায়, মারা গেছে, টাকা পয়সা কিছু ছেড়ে যায়নি, পরিত্যক্ত ধন নেই, ঋণ ছেড়ে গেছে, মানে ওর ওপর ঋণ আছে, অথবা এমন অসহায় ব্যক্তিদের ছেড়ে গেছে, ইতিম, এক বছরের ছেলে, ছয় মাসের ছেলে মেয়ে, দুই বছরের বৃদ্ধ মা বাবা, তাদের খাবার দেওয়ার কেউ নেই, দয়াআন, যাদের নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই লোকটি মরে যাওয়ার পরে আর উপায় নেই উপার্জনের, কেউ তাদের জন্য উপার্জন করার নেই, এখন দেখাশোনা কে করবে, এই ছোট ছোট শিশুদের, এই বিধবার, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে দয়াআন বলে। যদি কেউ ঋণ ছেড়ে যায়, ঋণ পরিশোধ করতে পারেনি, অথবা এমন অসহায়দেরকে ছেড়ে গেছে যাদের উপার্জনের কোন ব্যবস্থা নেই, ফালিয়াতিনি, তারা যেন অবশ্যই আমার কাছে আসে, আসো আমার কাছে, ফানা মাওলাহু, আমি তাদের অভিভাবক, আমি তাদের অভিভাবক বলি, আমি তাদের ওপর খরচ করব, ব্যয় করব, আমি তাদের ব্যয় বহন করব, আমি তাদের ঋণ পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ গনিমত আর ফায়ের আসার পরে যাদের ওপর ঋণ থাকত ওই ঋণগুলি পরিশোধ করে দিতেন। এ মর্মেও বেশ কিছু হাদিস রয়েছে। তারপরে আপনাদেরকে দুই একটি দোয়া শিখাবো ঋণ পরিশোধের। ঋণ পরিশোধের জন্য প্রথম গত আলোচনায় বলেছি যে সৎ নিয়ত হইতে হবে, সৎ নিয়ত হইতে হবে, তারপরে দোয়া করতে হবে, সৎ নিয়ত তারপরে দোয়া। কারণ আজকাল কিছু মানুষ আছে, হুজুর দোয়া করবেন, হ্যাঁ আব্বা দোয়া করবেন, মা আমার জন্য দোয়া করিও, যদি বলেন ভাই নামাজ পড়েন, হুজুর দোয়া করিয়েন, নামাজ পড়বে না, ওর জন্য দোয়া করে ওকে নামাজি বানাইতে হবে, চেষ্টা করবে না, মসজিদও যাবে না, ও মেহনত করবে না, সদিচ্ছাও রাখে না, জবরদস্তি ওকে দোয়া করে ওকে নামাজি বানাইতে হবে, কোনদিন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়ার উপর নির্ভর করেছেন না? বদর উহুদের মাঠে গেছেন, হ্যাঁ মসজিদে নববীতে বসে থাকবো, আল্লাহকে এমন করে ডাকবো যে আবু জাহাল ওখানে ধসে ধ্বংস হয়ে যাবে, এই কাজ করেছেন নাকি? 150 কিলোমিটার বেশি বদর, তারও বেশি মনে হয় মদিনা থেকে গিয়েছেন, তারপর আবু জাহাল আসছে মক্কা থেকে, আয় খবর আছে, তারপর ওখানে জিহাদ করেছেন, তারপরে না আল্লাহর গজব এসেছে আবু জাহালের উপর, হ্যাঁ ওতবা সাইবার রাবিয়ার উপর, মক্কার বড় বড় নেতা কাফেরদের উপর। তো আপনাকে দোয়া করতে হবে, তার আগে সৎ নিয়ত রাখতে হবে, নামাজি হওয়ার ক্ষেত্রেও আর ঋণ পরিশোধের ক্ষেত্রে, ঋণ পরিশোধের ক্ষেত্রে সৎ নিয়ত রাখতে হবে। যখন ঋণ নেবেন, আল্লাহ তুমি ঋণ তো নিলাম, কিন্তু ঋণ পরিশোধ করার তৌফিক দিও আল্লাহ, সৎ নিয়ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমি শুরুতে শুনিয়েছি, যেই ব্যক্তি ঋণ নেবে, নেওয়ার পরে তা আদায় করার ইচ্ছা আছে, আব্দাল্লাহ আনহু, আল্লাহ তার ঋণকে আদায় করে দেবেন, তৌফিক দেবেন তাকে, এমন রাস্তা খুলে দেবেন রিজিকের, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। ওমান আখাজা ইউরিদ ইতলাফা, আর কেউ যদি ঋণ নেই এই উদ্দেশ্যে যে ঋণ নিতে পারলেই কাজ, টাকা যদি আমার পকেটে চলে আসে কোথা থেকে পাবে, টান দেবো দেশে চলে যাব, ওকে তো ঠিকানাও দিনই, আমার খোঁজ খবর রাখে না যে কোন ডিস্ট্রিক্টে আমার বাড়ি বা কোন থানায় বাড়ি, তাই না? ভিসা দিব বলে টাকা নিয়ে নিয়েছি, ব্যাস। যেই ব্যক্তি এইভাবে টাকা পয়সা কারণ নেবে, উদ্দেশ্য হচ্ছে তার টাকা পয়সা দেব না, নষ্ট করা, ঋণ পরিশোধ করব না, আতলাফাহুল্লাহ, কঠোর বাণী উচ্চারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহর আজাব বলে, আল্লাহর পানিশমেন্ট বলে, আল্লাহর গজব বলে দুনিয়া যদি ভয় থাকে, ভয় করা উচিত। আতলাফাহুল্লাহ, তাকে আল্লাহ সর্বনাশ করে দেবেন। তুমি 5000 টাকা কারো সর্বনাশ করলে, তোমাকে আল্লাহ সর্বনাশ করে দেবেন, তোমার পরিবারকে সর্বনাশ করে দেবেন, তোমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করে দেবেন, আরাম খেয়ে মরবে ঋণ খেয়ে। আতলাফাহুল্লাহ, তাহলে সৎ নিয়ত রাখতে হবে, তারপরে দোয়া করতে হবে। এই মর্মে কয়েকটি দোয়া আপনাদেরকে শোনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তার কাছে একদিন একটি কৃত দাস আসলো, মানে কৃত দাস ছিল। কৃত দাস অনেক সময় মনিবের সাথে একটা চুক্তি করে নিত, এগ্রিমেন্ট, যে আমি আপনার কাছ থেকে মুক্ত হয়ে যাব। কিভাবে মুক্ত হবে? এমনিতে ছাড়বে, টাকা চায়, টাকা চায়। ঠিক আছে, মুক্ত হবে তো তুমি আমাকে 5000 টাকা দিয়ে দাও বা 10000 টাকা দিয়ে দাও, মুক্ত হয়ে চলে যাও, আর আমার কাজ করতে হবে, তুমি স্বাধীনভাবে থাকবে। কৃতদাস হলে জায়েজ, কৃতদাস হলে এইরকম, কারণ কৃতদাসের মালিক হচ্ছে তার মনিব। কিন্তু আজকাল কফিলরা যে করছে, আমার কফালা থেকে যেতে হলে 5000 রিয়াল দাও, দিয়ে যাও, এটি হারাম। কারণ যারা কফিলের কাছে কাজে এসছে এরা কৃতদাস নয়। তোমার কর্মচারীর প্রয়োজন হয়েছে, আমের লেবারের প্রয়োজন হয়েছে, তোমার কাছে কাজে এসছে, তোমার সরকার বলছে, হ্যাঁ, দেশের শাসক বলছে, মুসলিম শাসক বলছে যে তোমার যতটা লেবারের প্রয়োজন ততটা নিয়ে আসো, 10 জনের প্রয়োজন 10 জন নিয়ে আসো, 11 জন নয়, তোমার কাজ আছে নিয়ে আসো, না হলে নিয়ে আসো না, ফ্রি ভিসা বলে কিছু নেই, ফ্রি ভিসার নামে এত টাকাই দেব তোমাকে, সব হারাম। আর তারপরে তুমি আসলে একামা করে দেবো, এত টাকা নেব, আর তারপরে বছরে বছরে মাসে মাসে 200 রিয়াল 300 রিয়াল নেব, আর তারপরে যদি তুমি রিলিজ চাও তাহলে তোমার কাছে 5000 রিয়াল নেব, সবগুলি হারাম, সবগুলি হারাম, কোরআন হাদিসও হারাম এবং সরকারের আইনও এখন হারাম। এই জন্য আমের লেবার নিয়ে আসতে সরকার বলেনি, আর এরা দাস নাই যে 5000 টাকা তুমি দাও তারপরে আমার কাছ থেকে রিলিজ হয়ে যাও, তানাজল করে যাও, এটি হচ্ছে হারাম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় তোমরা একে অপরের ধন সম্পদ ভক্ষণ করিও না, আল্লাহ পাক হারাম করেছে। এবং এই হারাম খেয়ে যারা মারা যাবে, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নার আওলা বিহি, এইরকম হারাম খেয়ে, যে কোন হারাম খেয়ে, ঋণের হারামই হোক আর এই কফলার হারাম খেয়ে হোক, এইসব খেয়ে যারা মারা যাবে, ফান্নার আওলা বিহি, জাহান্নামের আগুন তাদের বেশি হকদার। তো মুকাতাব বলা হইত যার সাথে এই চুক্তি হয়ে গেছে, কৃতদাস। কৃতদাসের কাজ কি আসলে? কৃতদাস না বুঝলে আবার বুঝতে পারবেন না, ভাববেন যে হয়তো আজকালকার যুগের আমেল কর্মচারীদের মতো হইতো না। কৃতদাস সে জিহাদ ফি সাবিলিল্লাহ কাফের ছিল, তখন ধরা পড়েছে অথবা তার বাবা ধরা পড়েছে, সুতরাং তারা কৃতদাস। খলিফাতুল মুসলিমিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভাগ বন্টনে দিয়েছে জিহাদ থেকে বন্দীদেরকে নিয়ে এসে তার দাস হয়েছে। তারপরে দাসের কাজ হচ্ছে যা কিছু আয় উপার্জন করবে সে নিয়ে এসে মনিবকে দেবে, দিয়ে 100 টাকা ইনকাম করলো মনিবকে দেবে, মনিব শুধু তাকে খাওয়া দাওয়া দেবে। এবং এই দাসের মালিক ওই রকমই মনিব মালিক, যেমন অন্য যে সম্পদ রয়েছে সেসবের মালিক, টাকা পয়সার মালিক, স্বর্ণের মালিক ওই রকম। সুতরাং এই দাসের ব্যক্তি মালিকানা নেই, দাস যা কিছু ইনকাম করবে তার মালিক হবে তার মনিব, তার আকা। এখন মনিবের কাছ থেকে সে ছুটি পেতে চায় যে আমি ফ্রি হয়ে যাব, আমি আজাদ স্বাধীন হয়ে আমি নিজের আয় উপার্জন করব। মালিক যদি দয়া করে যান, না আমি আর একে রাখবো না, ঠিক আছে আমিও দয়া করে একে ছেড়ে দেবো, কিন্তু একেবারে ফ্রিতে কি করে ছেড়ে দেবো, কারণ আমার দাস, আমি একে কিনেছি কয়েক হাজার টাকা দিয়ে, যারা পেয়েছিল জিহাদ ফি সাবিলের মাধ্যমে তাদের কাছ থেকে কিনলেও দাস থাকবে, অথবা সরাসরি আমি পেয়েছি একে নবী সাল্লামের কাছ থেকে, সাহাবাই খলিফার কাছ থেকে, সুতরাং একে আমি এমনি কি করে ফেরি ছাড়ি, আমারও কিছু টাকা পয়সার প্রয়োজন রয়েছে, সুতরাং আমি তোমার কাছে 5,000 টাকা নেব তাহলে তোমাকে মুক্ত করে দেব। এই 5,000 টাকা সে তাড়াতাড়ি ইনকাম করে যদি পরিশোধ করে দেয় মালিককে তাহলে সে দাসমুক্ত হয়ে যাবে। চুক্তি যতটার উপর চুক্তি হয়েছে, এই মোকাতাব গোলাম মানে এই চুক্তি করা ছিল যেই গোলামের মালিকের সাথে, এই এক গোলাম আসলো আলী রাজি আল্লাহ তাআলার কাছে, এসে বলল ইন্নি কাদ আজিজতু আন কিতাবাতি, আমি আমার মালিকের সাথে চুক্তি করেছি যে আমি এত টাকা দিয়ে আমি স্বাধীন হয়ে যাব, কিন্তু এই টাকা আমি পরিশোধ করতে পারছি না, এত সময়ের মধ্যে দিতে হবে আমি দিতে পারছি না, ফা আইননি, সুতরাং হে আলী রাজি আল্লাহ তাআলা আনহু আপনি আমাকে একটু সহযোগিতা করুন, সাহায্য করুন। তিনি বললেন হয়তো আর্থিক সচ্ছলতা আলী রাজি আল্লাহ তাআলা সেই সময় ছিল না, তখন তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় যে কোন অসহায় মানুষের, অভাবী মানুষের যদি আপনি আর্থিক সহযোগিতা না করতে পারেন তাহলে কমপক্ষে দোয়া দেবেন অথবা দোয়া শিখিয়ে দেবেন। নবী করিম সাল্লামের কাছে যেমন ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহা একটি খাদেম চাইতে এসেছিলেন, নবী সাল্লাম মেয়েকে খাদেম হয়তো দিতে পারলেন না, অথবা ভাবলেন যে মেয়েকে খাদেম দিয়ে এত আরামে রাখার কোন যুক্তি নেই, না কাজ করুক মেহনত করুক, কিন্তু তাকে মেহনত করার ক্ষেত্রে যাতে আল্লাহ পাকের খাস মদত হয় এরকম দোয়া শিখিয়ে দিয়ে কি শিখিয়েছিলেন, হ্যাঁ যখন বিছানায় শুইতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এখানে 34 বার, আমাদের দেশের মানুষরা ভুল করে নামাজের পরে যে তসবিহ করে ওখানেও আল্লাহ আকবার 34 বার, না ওখানে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আর আল্লাহু আকবার 33, আর তামামুল মে 100 পুরা করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ফাতিমা রাজি আল্লাহ তাআলার সাথে করেছেন, আলী রাজি আল্লাহ তাআলা আনহু এই গোলামের সাথে এটাই করলেন, বললেন আলা ও আল্লামুকা কালিমাতিন, তোমাকে কয়েকটি বাক্য মানে দুয়ার বাক্য শিখিয়ে দিচ্ছি, আল্লামানি হিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুয়াগুলি দুয়ার বাক্যগুলি শিখিয়ে দিয়েছিলেন, লাউ কানা আলাইকা মিসলা জাবালে সিরিন দাইনান, তোমার ওপর যদি সির নামক পর্বত মানে বড় কোন পর্বত তখনকার যুগে প্রসিদ্ধ ছিল, পাহাড়ের সমান যদি তোমার ওপর ঋণ থাকে, দু চার 10,000, 5,000, 50,000, 1,00,000 নয়, পাহাড় সমতুল্য যদি তোমার ওপর লোন থাকে, করজ থাকে, আর তুমি যদি এই দোয়া করো আদাহুল্লাহ আনকা, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে সেই ঋণ আদায় করে দেবেন মানে পরিশোধ করা তৌফিক দেবেন, আল্লাহ আদায় করে দেবেন মানে আল্লাহ পাক ওই রকম রাস্তা খুলে দেবেন, আপনি এসেছিলেন 500 রিয়াল বেতনে কিন্তু কফিলের খুব দয়া হয়ে গেল, যাক লোকটা তো ভালোই লাগে, একে রিলিজ দিয়ে দি, ছুটি ছড়ি দিল, যাও তুমি কাজ করো, ভালো কাজ খুঁজে না, হঠাৎ করে 2,000 রিয়ালের চাকরি পেয়ে গেলেন, আপনার ইমান দুর্বল সেই জন্য আল্লাহ যে রিজেক খুলেন মমিন বান্দা ভালো মানুষের জন্য, যদি সৎ নিয়ত থাকে, ঋণী হয়ে এসছেন 2-3 লাখ টাকা ঋণ করে এসছেন আপনি বিদেশে, আপনি সৎ মানুষ আল্লাহ পাক আপনার জন্য রিজিকের দরজা খুলে দিয়েছেন, কিন্তু আপনার অনুভূতি দুর্বল সেই জন্য হয়তো অনুভব নেই, কিন্তু অনুভূতি থাকলে আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে সত্যি আল্লাহকে ভয় করলে এবং আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক যে রিজিকের দরজা খুলে দেন, আল্লাহ পাক যে যথেষ্ট হন, মানে ফাওয়া হাসবো, আল্লাহ যথেষ্ট হন, কোরআন কারিমে বলেছেন, কথা সত্য অনুভব করছেন আপনি। বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাহাড়ের সমান যদি ঋণ থাকে তবু আদায় করে দেবেন, কালা কুল, বললেন আলী রাজি আল্লাহ এই দোয়া তুমি বেশি বেশি, আল্লাহ মাকফেনি বেহালালেকা আন হারামেকা ওয়া আগনেনি বেফাদলেকা আম্মান সেওয়াক, এক বচন দিয়ে এই দোয়াটি হাদিসে আছে, এখানে রমজান মাসে যে আপনারা ওই বেতরে দোয়া করেন এই দোয়াটি বারবার শুনেছেন, অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে কিন্তু বহু বচন দিয়ে, কারণ অনেক লোকে যেহেতু মুসল্লি নামাজ পড়ছে, এক বচনের সেগাকে এক বচনকে বহু বচন করা যেতে পারে হাদিসের দোয়াগুলি, আল্লাহ মাকফেনি কি আল্লাহ মাকফেনা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও, যথেষ্ট করে দাও, বেহালালেকা হালাল রুজি আন হারামেকা হারাম থেকে বাঁচি, মানে হারাম থেকে বাঁচিয়ে রাখল্লাহ, এবং হালাল রুজি আমাদের জন্য যথেষ্ট কর, ওয়াগনেনা বেফাদলেকা আম্মান সেওয়াক, এবং তোমার অনুগ্রহ পূর্বক তুমি আমাদেরকে সচ্ছল করে দাও আম্মান সেওয়াক, তোমার ছাড়া অন্যদের থেকে, অন্যদের থেকে আমাদের কি করে দাও, অভাব মুক্ত করে দাও, কারো যেন দ্বারস্থ না হয়। তোমার দ্বারে এসেছি, তোমার কাছে চেয়েছি, তুমি আমাকে ঋণ মুক্ত করে দাও, যাতে করে আর কারো দ্বারস্থ না হইতে হয়, কারো মানে কাছে ঋণী না হইতে হয়, কারো সামনে যাতে করে নিজের অভাব অভিযোগ প্রকাশ না করতে হয়। আল্লাহ মাকফেনা বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বি ফাদলিকা আম্মান সিওয়াক। অথবা আপনি একাই দোয়া করলে বলবেন, আল্লাহ মাকফেনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম তিরমিজি কাল আবু ইসা হাজা হাদিসুন হাসানুন গরিবুন, এই হাদিস হাসান গরিব মানে হাসান। আরেকটি দোয়া রয়েছে, নাসাইতে রয়েছে এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, তাতে এই হাদিসটি রয়েছে। এভাবে দোয়া এবং হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহি বলেছেন। দোয়া মানে ঋণ মুক্ত হওয়ার জন্য দোয়া। অনেক লোকের ঋণ আছে, এখানে বিদেশে চান ঋণ হয়তো হয়ে গেছে বিদেশ আসতে গিয়ে, অথবা এমনিতে কোন কাজে ঋণ হয়ে গেছে, তবে ঋণ থেকে বাঁচার জন্য আমি একটি পন্থা এর আগে উল্লেখ করেছি গত আলোচনায়, তা হচ্ছে যে যতটা আপনার আয় ততটাই ব্যয় করেন, তার একটু কমই করেন, যতটুকু চাদর লম্বা ততটুকু পা লম্বা করিয়েন, তার বেশি লম্বা করিয়েন না। আপনার ৫০০ টাকা বেতন আর মোবাইল খরচ হয় ৩০০ রিয়াল, খাবেন কত টাকা? বলছে আমি ১০০-১৫০ খাই। আবার যদি সিগারেট খোর হয়, বিড়ি খোর হয়, জর্দা খোর পান খোর হয়, তা তো মুশকিল আর, তাই না? তাহলে কোথা থেকে বরকত আসবে? এক তো হারাম খাচ্ছেন, বিড়ি সিগারেট জর্দা তামাক দিয়ে হারাম খাচ্ছেন, তারপরে আপনার যদিও মোবাইল টেলিফোন হালাল, কিন্তু আপনার জন্য ৫০০-৭০০ টাকা বেতন, আর নতুন বিয়ে করে এসছেন। আমি কিছু লোক জানি যাদের ৫০০-১০০০ শুধু মান্থলি বিল আসে বিবির সাথে, নতুন বিবির সাথে বিয়ে করেছে ২-৬ মাস বা ১ বছর হয়েছে। নতুন কেন, ২-৫ বছরে বিয়ে করা লোকের আমার কাছে রেপিট আছে, যারা প্রবাসী, তাদের নাকি ৫০০ রিয়াল শুধু মাসে স্ত্রীর সাথে টেলিফোনই খরচ হয়। তো এই শ্রেণীর লোকেরা বেকুফ, তাদের হুশ নাই যে আমার চাদর কত লম্বা, দিল পালম্বা করে, পালম্বা করতে গিয়ে তার ইজ্জতি খুলে যাচ্ছে, পা শুধু খুলে তার ইজ্জতি খুলে যাচ্ছে, লজ্জা স্থান খুলে যাওয়ার আশঙ্কা। খবরদার, এরকম হলে কখন আল্লাহ পাক ঋণ মুক্ত করবেন না, ঋণ কি করে পরিশোধ করবেন? আপনার যদি ৫০০-৭০০ টাকা বেতন হয়, তো প্রথম কথা আমার মোবাইলের প্রয়োজনই নেই। আর যদি আমি রাখি, তারপর একটি মজার কথা আরো বলি, আমাদের এক দায়ী ভাই বলছিলেন, আজকাল অধিকাংশ লোকের পকেটে মোবাইল কমপক্ষে ৭০০-৮০০ টাকা দামের, ৫০০-এর উপরে, অত সেই লোকটি ওই মোবাইলে যে ফ্যাসিলিটিগুলি আছে কোনোটাই ইউজ করে না, কি করে? শুধু কল করে হয়তো, না এর চাইতো কম, কিছু হাউস ড্রাইভার আছে বা এই ধরনের যারা শুধু কল রিসিভ করে, তারপরে দামি মোবাইল, দামি মোবাইল কল রিসিভ করে, তাতে ব্যালেন্স রাখার মতো যোগ্যতা নেই, কিছু নেই, কল করবে এই ক্ষমতা নেই, খুব বেশি হলে ১-২টি হয়তো মেসেজ ওটাও পাঠাইতে পারে কিনা, আর তারপরে মোবাইল কত ৭০০-৮০০ টাকা সবাই রাখে, আর আমি কি করে ১০০-১৫০ টাকার মোবাইল রাখবো? আমি ১০০ টাকার মোবাইল রাখবো, মান সম্মান ঘটে যাবে নাকি? ১০০ টাকা দাম, ১০০ টাকার মোবাইল রাখি, ইচ্ছা করলে ১০০০ টাকার মোবাইল রাখা যাবে, কি প্রয়োজন? আমার যে কাজটি সেটা এটা দিয়ে হচ্ছে। এইরকম যদি মেজাজ থাকে, কোনোদিন ঋণই হবেন না কারো কাছে। কিন্তু আপনি যদি মনে করেন না না না, কি বলছে এন, ওই ৭০-৭৩ এসব যদি ওর চাইতে দামি দামি মোবাইল আজকাল নতুন এসে ২,০০০-৩,০০০ টাকার মোবাইল যে রাস্তায়, আরে নতুন মোবাইল সেটা নিতেই হবে, অথচ কম্পিউটারের কিছুই বোঝেন না, ইন্টারনেটের কিছুই বোঝেন না, আপনাকে ওই রকম মোবাইল রাখতে হবে, কোনদিন ঋণ মুক্ত হইতে পারবেন না, কোনদিন ঋণ মুক্ত হইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং ঋণ মুক্ত করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন, নবী সাল্লাম, অথচ এই দোয়া পাঠ করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এসব বিপদ থেকে। ইউকসিরু আন ইয়াকুল, খুব বেশি বেশি এই দোয়া করতেন, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ দুশ্চিন্তা থেকে আমি তোমার আশ্রয় কামনা করছি, মানে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখি, ওয়াল হাযান এবং শোক থেকে, শোক থেকে, ওয়াল আজজ এবং অসহায় হওয়া থেকে, ওয়াল কাসাল এবং অলসতা থেকে, ওয়াল জুবুন এবং কাপুরুষতা থেকে, ওয়াল বুখুল এবং কৃপণতা থেকে, সবগুলি কিন্তু ব্যাধি। মুসলিম কাপুরুষ হয় না, মুসলিম কৃপণ হয় না, মুসলিম অলস হয় না, রোজা রেখেছি সেজন্য সারাদিন শুয়ে এক তো রাতে শুয়েছেন আবার ফজর পর শুয়েছেন, জোহরে উঠলেন, জোহরে উঠে আবার জোহরটা কোন রকম পড়লেন, এগুলো মুসল্লি নামাজিদের অবস্থা। তাহলে বেনামাজির অবস্থা যে গিয়েছে আল্লাহ পাক জানে। এক শ্রেণীর নামাজি লেজি, রোজা রাখা মানে সারাদিন ওকে ঘুমাইতে হবে, সারাদিন ঘুমাইতে হবে, জোহর পর্যন্ত ঘুমিয়েছে, আর ঘুম ঘুম টেনে নিয়ে আসে। আমার এটা অভিজ্ঞতায় বলছি, লোকজনকে দেখে আমি অত ঘুম যদিও ঘুমাই না, কিন্তু লোকজন যাদেরকে দেখেছি ওই রকম একটা না ঘুম দিতে। মোদে ইউনিভার্সিটিতে এক ছাত্র ছিল, খুব প্রসিদ্ধ ছিল ইন্ডিয়ান এক ছাত্র, ও বুধবারে ঘুমাইতো, আউযুবিল্লাহ, আল্লাহ পাক এইরকম জীবন থেকে পানাহাতে রাখে যেন, বলেন আমিন। বুধবারে ক্লাস করে এসে ঘুমাইতো আর শুক্রবারে জুমা পড়ার জন্য উঠত, খুব প্রসিদ্ধ ছিল। হ্যাঁ, আল্লাহ পাক জানে, এর উত্তর সেই দেবে আল্লাহ পাকের কাছে। জিজ্ঞাসা করলাম যে তাহলে ও খাওয়া দাওয়া কিছু করতো না? বলতে যে দু চার পাঁচটা দশটা জুস আর ওই হালিব দুধগুলো এনে রাখতো, দুধের প্যাকেট এনে রাখতো, ওই ঘুমের অবস্থায় চোখটা খুলে টান দিলে, টান দিয়ে একটা জুস খেয়ে নিলে, একটা হয়তো এই করলো কি বলছে একটা দুধ খেয়ে নিল, এই করে আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ, সেই ছেলে সর্বনাশ। এইভাবে জিন্দগি নষ্ট করেছে, আল্লাহ পাকের আজাব দুনিয়ার, যে এখন কোন জায়গায় চাকরি করার যোগ্যতা নেই। মদিনা কোন রকম আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, কিন্তু মদিনা এসে যখন এইরকম ফাপ, আল্লাহর বরদস্ত করেনি, কোন জায়গায় চাকরি পায় না, ধাক্কা খেয়ে বেড়ায়, কেউ কোন মাদ্রাসায় নিতে চায় না। এর দ্বারা কি হবে যে বুধবার থেকে শুক্রবার ঘুমাতে পারে, তার দ্বারা হবে বাকি? তো এমন জীবন গ্রহণ করবেন না। আছে এইরকম নামাজির লোক, জোহর পড়লো আবার শুয়ে গেল, সকালে শুয়েছে জোহর পর্যন্ত, ফজর থেকে কত ঘন্টা হয়ে যায়, ফজর পাঁচটা থেকে হইলে সাত ঘন্টা হয়। আরে ছয় ঘন্টা ঘুম যথেষ্ট, আপনার তো সকালে সাত ঘন্টা হয়ে গেছে, রাত্রে যদি দু ঘন্টা হয়ে থাকে তো ওই সাত আর দুই নয় ঘন্টা হয়ে গেছে। আবার জোহর পর দিল ঘুম, ঘুম ঘুম টেনে নিয়ে এলো, আবার আসরে উঠলো, আসরে উঠে আবার ভালো লাগে না, দিল আসর পর আবার একটা ঘুম দিয়ে উঠে দেখে আরে এখন তার ইফতারি তৈরি করার সময় নেই, দেখি কোন মসজিদে দৌড় দি, সৌদি আরবে থাকলে কোন মসজিদে না ইফতার ক্যাম্পে একটু দৌড় দি যে খেতে পাওয়া যায়। এইরকম যদি জিন্দগি হয় তাহলে এই জিন্দগির চাইতে জিন্দগি না থাকাই ভালো, অলসতার জিন্দগি। নবী সাল্লাম পানা চেয়েছেন, ওয়াল আজজে ওয়াল কাসলে, অসহায় হওয়া, আমি অসহায় না হয়ে যাই, আর কাসাল এবং অলসতা, এরকম গাফিলতি অলসতা থেকে আল্লাহ তোমার পানা চাইছি। অলস দিয়ে কোনদিন উম্মতের কোন ফায়দা হয় না, নিজের ফায়দা হবে তার, না নিজের পরিবারের কোন ফায়দা হবে অলসকে দিয়ে, আর না উম্মতে মুসলিমার কোন ফায়দা হবে। এইরকমই কাপুরুষ, বডি চার হাতের বডি, কিন্তু কাপুরুষ, কাপুরুষ তো দুশ্মনের নাম শুনলেই তো পেশাব পায়খানা করে দিবে, তোর দ্বারা কি কাজ হবে, কিছু কাজ হবে না ওর দ্বারা। বল বখুল কৃপণ, যে আল্লাহর রাস্তায় পয়সাই দান করতে পারে না, সে জান কি দান করবে, কৃপণ। কৃপণতা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাল ইদাইনে, এবং ঋণের বোঝা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি, গালাবাতের রেজাল, এবং কোন মানুষের যে জালেম মানুষ যারা তাদের আমাদের উপর প্রাধান্য পাবে এবং জুলম অত্যাচার থেকে তোমার আশ্রয় কামনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। তাহলে এই দোয়া করে আল্লাহ ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াজাল ইদাইনে ওয়া গালাবাতের রেজাল। আরেকটি দোয়া রয়েছে, এই তিনটি দোয়া উল্লেখ করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আবু দাউদে রয়েছে, যদি হাদিসটিকে কেউ কেউ দুর্বল বলেছেন, তবে দোয়ার ক্ষেত্রে যেহেতু নিজের বাংলা ভাষায় দোয়া করতে পারেন, সুতরাং যদি নবী সাল্লাম থেকে প্রমাণিত নাও হয় আপনি দোয়া করতে পারেন যদি অর্থ ঠিক থাকে। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি আল মসজিদ, নবী সাল্লাম একদিন মসজিদে নবীতে প্রবেশ করলেন, ফায়জা হওয়া বে রাজুলি মিন আল আনসার, দেখছেন মসজিদে একটা আনসারী মানুষ বসে আছে খুব দুশ্চিন্ত অবস্থায়। ইউকাল লাহু আবু উমামা, ওই লোকটির নাম ছিল আবু উমামা। ফাকাল ইয়া আবা উমামা, আবু উমামা, মা লি আরাকা জালিসান ফিল মসজিদে ফি গায়রি ওয়াক্তিস সালাহ, মসজিদে বসে আছো অথচ এই সময় কোন নামাজের সময় নাই, দুনিয়ায় কাজকর্ম করো, মসজিদে এরকম বসে কেন, চিন্তায় মসজিদে এসে বসে আছে। কালা হুমুমিন, বলছেন ওই সাহাবী, কালা হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব দুশ্চিন্তে আছি, ওয়া দুয়ুন, এবং অনেক ঋণের বোঝা আমার উপর চেপে গেছে। ঋণ চাপলে কি হয়, দুশ্চিন্তা আসে, কি করে যে পরিশোধ করব, আর যদি পরিশোধ না করতে পারি তো মানুষকে কি জবাব দেব, আর যদি বিশেষ করে যাদের যারা টাকা পাবে তারা যদি একটু শক্তিশালী হয় তাহলে জানের ভয়, কোথায় যে গলায় গামছা দেবে, হ্যাঁ ফাঁস দেবে, কোথায় যে ধরে ধাক্কা ধাক্কি করবে হাটে বাজারে রাস্তাঘাটে, কোথায় যে কত অপমান অপদস্থ হইতে হবে, এইসব চিন্তায় প্রেশান মার খেতে হবে ইত্যাদি ইত্যাদি। বলছেন হুমুমুন লাজেমাতনি ওয়া দুয়ুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় দুশ্চিন্তায় আছি এবং অনেক ঋণের বোঝা আমার উপর চেপে গেছে। কালা আফালা ওয়াল্লামুকা কালামান, তোমাকে কিছু কথা শিখে দেব নাকি? এজা আনতা কুলতাহু, যদি এই দোয়াগুলি তুমি বলো আল্লাহ পাকের দরবারে, আজহাব আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাকা, তাহলে তোমার দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন এবং তোমার ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দেবেন, মানে ঋণ পরিশোধের আল্লাহ পাক তৌফিক দেবেন। কালা কুল তো বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, শিখিয়ে দেন, দোয়া করব আল্লাহ পাকের কাছে। কালা কুল ইজা আসবাহতা, যখন সকাল হবে এই দোয়া পড়বে, ওয়া ইজা আমসাইতা সন্ধ্যায় এই দোয়া পড়বে। তাহলে সকাল সন্ধ্যা বারবার করে যদি এই দোয়া করে কোনো মানুষ, এবং দোয়া করার আদব হচ্ছে কমপক্ষে তিনবার করে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাইজা দা দা সালাসান হাদিস আছে, যে কোনো দোয়া যখন আল্লাহ পাকের কাছে করতেন নবী সাল্লাম তিনবার করে বলতেন। যেমন আপনি দোয়া করেন আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, অবশ্যই মাফ করবেন আল্লাহ পাকের পুরাণে। আল্লাহ মারহামনি আল্লাহ মারহামনি আল্লাহ মারহাম, আল্লাহ তুমি রহম করো। এইভাবে আল্লাহ আমার জুখনি, আল্লাহ বারিক লানা ফিরিজকেন, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমাকে কাজের ব্যবস্থা দেওয়া, আল্লাহ আল্লাহ আমাকে কাজের ব্যবস্থা দেওয়া, আল্লাহ। এইভাবে তিনবার করে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দোয়া শিখিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা পাঠ করার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। ওখানে ছিল যাল এই দাইন ওয়া গালাবাতির রিজাল, এখানে মিন গালাবাতি দাইন ওয়া কাহরির রিজাল, কাছাকাছি দোয়া। কালা ফা ফাআলতু, আমি এই দোয়া সকাল সন্ধ্যা বারবার করে করতে থাকলাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফা আযহাব আল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মি ওয়া কাযা আন্নী দাইনি, তারপরে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ আল্লাহ পাক পরিশোধ করার আল্লাহ পাক আমাকে তৌফিক দিলেন। এই দোয়াগুলি করবেন। দোয়া যদি আরবিতে মুখস্থ নাও থাকে সবগুলি, তো নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ আমাকে ঋণ মুক্ত রাখো, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত রাখো, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত রাখো। ঋণ প্রথম নেবই না, আমি ঋণ মুক্ত থাকব। তারপরে যদি কখনো নিতে বাধ্য হইতে হয়, তাহলে এমন নয় যে আমি একেবারে খুব বড় লোক হওয়ার স্বপ্ন দেখে ঋণ নেব না, আমার কাঁচা বাড়ি আছে যথেষ্ট রয়েছে, হ্যাঁ নতুন গাড়ি কেনার জন্য ঋণ নেব, নতুন বড় বাড়ি করার জন্য ঋণ নেব না, আমার এত টাকা ইনকাম নেই আমি এই করব না, আমার এক বিঘা জমির পয়সা আছে আমি পাঁচ বিঘা জমির বায়না দিয়ে বসে আছি, পাঁচ বিঘা জমি এক কিনবো সেজন্য এখন ঋণ করতেই হচ্ছে, আমার কাছে দশ হাজার রিয়াল আছে কিন্তু চল্লিশ হাজার টাকা জমি কিনে বসে আছি, এইরকম বেকুপি করলে কোনোদিন ঋণ মুক্ত হওয়া যাবে না। আমার যতটা পয়সা আছে ততটাই কিনবো, তার বেশি আমি কিনবো না, কেন অপরের পয়সা নিয়ে আমি অপরের কাঁধের উপরে পা দিয়ে তাদেরকে সিঁড়ি বানিয়ে উপরে উঠবো? এই নীতি ঋণ মুক্ত কোনোদিন হতে দেবে না। সবসময় আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে, তাতে নিজের পরিতুষ্টি নিয়ে আসতে হবে, তাতে কানাত করতে হবে। ঋণ সম্পর্কে বলছিলাম যে ঋণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঋণ সম্পর্কে খুব সতর্ক করেছেন। একজন সাহাবীর ঘটনা, সাদ ইবনুল আতওয়াল বলছেন যে আমার ভাই মারা গিয়েছিল, ওয়া তারাকা সালাসা মিয়াত দিনার ওয়া তারাকা উলদান সিকারান, তিনশো দিনার ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, ফা আরাদতু আন উনফিক আলাইহিম, এতিম ছিল আমার ভাইয়ের সব ছেলেরা, তো আমি চাইলাম যে তাদের ব্যয় বহন আমি করব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখাকা মাহবুসুন বিদাইনি ফাকদি আনহু, তোমার ভাইয়ের উপর ঋণ আছে সুতরাং ঋণ পরিশোধ করো আগে, তুমি ইয়াতিম ভাতিজাদের ভাস্তেদের দেখাশোনা করবে, তাদের ব্যয় বহন করবে, তার আগে তোমার ভাইয়ের ঋণ আছে সে ঋণ পরিশোধ করো। আজকালকার জামানায় ঋণ থাকলে অ্যাভয়েড করবেন ঋণকে, ঋণের কোন পরোয়া নেই। ভালো ভালো স্কুলে আপনি ছেলেকে পড়াচ্ছেন, মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবো, অথচ আপনার উপর ঋণ আছে, আপনার ঋণেরই খবর নাই, তো আপনার ভাইয়ের ঋণ কি পরিশোধ করবেন? নবী সাল্লাল্লাহু বললেন যে তোমার ভাইয়ের ঋণ আগে পরিশোধ করো। কালাফা জাহাবতে ফাকাজাই তো আনহো, আমার ভাইয়ের ঋণগুলি পরিশোধ করে দিলাম। ওয়ালাম তাবকা ইল্লা ইমরাতুন তাদাই দিনারাইন ওয়া লাইসাত লাহা বাইয়িনা, সমস্ত ঋণ যতগুলি দাবিদার ছিল ঋণের সবগুলি পরিশোধ করলাম, যেগুলি জানা ছিল বা তাদের কাছে সাক্ষী প্রমাণ ছিল যে হ্যাঁ পাবে আসলে আমার ভাইয়ের কাছে, তাদের পরিশোধ করলাম। একজন মহিলা আসলো, আসার পরে দুই দিনার মানে দুইটি স্বর্ণ মুদ্রার দাবি করলো যে তোমার ভাইয়ের কাছে দুটি দিনার পাব, কিন্তু ওই মহিলার কোন সাক্ষী প্রমাণ নেই। ইচ্ছা হলো এই সাদের যে সাক্ষী নেই, আবার দেব কেন, সাক্ষী নেই দেব কেন, দেব না, এই মহিলা হয়তো মিথ্যা কথা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একটি মহিলা বলছে তোমার ভাইয়ের কাছে দুই দিনার পাব, আর ওর কাছে কোনো সাক্ষী নাই, আমি কি করব? নবী বলছেন, আতি হাদিদ ফাইন্নাহা সাদাকা, যদি ঋণ যদি আসলে পাই তো তার হক, আর যদি নাও পাই মিথ্যা কথা বলে, তুমি অবশ্যই সাদকার নেকি পাবে, উভয় অবস্থায় তুমি সাদাকার নেকি পাবে। সুতরাং যদিও সাক্ষী প্রমাণ না থাকে, তুমি ঋণ পরিশোধ করে দাও। এর থেকে কি শিখতে পারলাম? মুসনাদ আহমদের হাদিস। আমাদের এইরকম অনেক সময় হয়ে থাকে, এসে আপনার আব্বা মারা গেছে হঠাৎ করে, এসে গ্রামের কোন লোক এসে বলছে তোমার আব্বার কাছে 10,000 টাকা পাবো। আমাদের লোকেরা কিন্তু দিতে চায় না, আমাদের জানেন, আমাদের তো বলেনি আমার আব্বা কোনদিন। আমার আম্মাকে জিজ্ঞেস করে দেখি, মা পাবে কেউ টাকা পয়সা আব্বার কাছে? না, কিছু বলেনি তো। না, আমাদের দেশের অধিকাংশ লোক তো দায়িত্বহীন, মানুষের ঋণ নিয়ে যে লিখে রাখবে, অথচ লিখে রাখার কথা বলা হয়েছে, লিখে রাখবে ওসিয়ত, যে আমি যদি আমার কিছু হয়ে যায় আমার কাছে অমুক অমুক এত টাকা পাবে, আমি অমুকের কাছে এত টাকা পাবো, লিখে রাখতে হবে এগুলি। না, লিখে রাখে না, দায়িত্বহীন। তারপরে বলেও রাখে না যে আমার কাছে এত টাকা লোকেরা পাবে, অমুক অমুক ব্যক্তি এত টাকা পাবে, বলে রাখলে অনেক সময় মানুষ ভুলে যায়, বলেও রাখে না। আজকাল আমাদের দেশের মানুষেরা দিতে রাজি নাই, না দিবে না। অথচ নবী করিম সাল কি বলছেন, কোন সাক্ষী না আতিহা ফাইন্নাহা সাদাকা, দিয়ে দাও সাদাকা, উভয় অবস্থায় সাদাকা, সে যদি আসলে পায় তবু সাদাকা, আর যদি নাও পায় তোমার জন্য সাদাকা। ঋণ নেওয়ার পরে যার ঋণ গ্রহণকারী তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, যে ঋণ নিলেন, নেওয়ার পরে সচ্ছলতা আছে, দিতে পারবেন আপনি, তারপরে যদি না দেন, একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুলম বলে আখ্যায়িত করেছেন। এবং এই জুলমের জন্য যদি এইরকম জুলম করেন, মানে বাড়াবাড়ি করেন, আপনি যদি ঋণ না দেন, ঋণ পরিশোধ না করেন, তাহলে আপনাকে শাস্তি দেওয়া, আপনার সমালোচনা করা, আপনার গীবত করা শরীয়তে জায়েজ। যেসব ক্ষেত্রে গীবত করা যায়, সমালোচনা করা যায়, তার একটি ক্ষেত্র হচ্ছে কেউ যদি ঋণ কারো কাছ থেকে ধার নেয়, আর ধার নেওয়ার পরে পরিশোধ না করে, তাহলে বলতে পারবে যে শহীদ জামান সাহেব ধার নিয়েছেন, অমুক সিদ্দিক সাহেব ধার নিয়েছেন, কিন্তু দিচ্ছেন না, বাহানা করছেন, অথচ তার বেতন 1,000 বেতন, 2,000 বেতন, 1,500 বেতন, কোনো অভাব নেই ভাই, সবকিছুই করতে পারছে, কিন্তু আমার টাকাটা দিচ্ছে না, যে কোনো জায়গায় বলতে পারবে, যাতে করে লাঞ্ছিত পদস্থ হয়। আর বিশেষ করে এমন ব্যক্তিদের বলতে পারবে যাদেরকে বললে হক আদায় করে দেবে, অর্থাৎ যদি সরকারের মাধ্যমে হয়, আদালতের মাধ্যমে হয়, অথবা গ্রামের সালিস যারা করে তাদের মাধ্যমে হয়, নেতৃস্থানীয় ব্যক্তিদের মাধ্যমে হয়, বা কোন আলেমের মাধ্যমে তাকে বলবে আপনার কাছে টাকা পাবে দিচ্ছেন না কেন, এগুলি জায়েজ। যদি ওগুলো গীবতের অন্তর্ভুক্ত, সে সামনে নেই, কিন্তু এ বলা জায়েজ। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস, বলছেন, মাতলুল গানিয়ে জুলমুন, সচ্ছল ব্যক্তি যদি বাহানা করে, ধার নিয়েছে, নেওয়ার পরে শুধু বাহানা করে, আচ্ছা ভাই সামনে সপ্তাহে দিয়ে দেবো, আবার সামনে সপ্তাহে, আচ্ছা ভাই সোমবারে দিয়ে দেবো, আবার সোমবারে গেলেন তো বলছে ভাই, আচ্ছা ভাই আর দুদিন টাইম দেন, এই করতে করতে সময় পার করতে আছে, আচ্ছা ভাই একজন মানুষ আসলে দিতে চেয়েছিল, ওর কাছে আমি টাকা পাবো, ও বলেছিল যে সোমবারে, সেই জন্য বলেছি সোমবারে, কিন্তু ও দেয়নি, সেই জন্য দিতে পারছে না, বাহানা আর বাহানা, বাহানা আর বাহানা, ডানে আর বামে, এদিক সেদিক, এইরকম যারা করে, নবী সাল্লাম বলেছেন এরা হল জালেম, মাতলুল গানিয়ে জুলমুন, সচ্ছল ব্যক্তি যদি বাহানা করে তো এ হচ্ছে জুলম। সচ্ছল ব্যক্তি, যেই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে অথচ পরিশোধ করছে না, সেই ব্যক্তির ইজ্জত আবরু, মানে মান সম্মান নষ্ট করা হালাল, অকুবাত এবং তাকে শাস্তি দেওয়া হালাল, ইহিল্ল ইরজাহু ও অকুবাত, মান সম্মান নষ্ট করা হালাল, রাস্তায় ধরে থামিয়ে দিয়েছেন, এই টাকা দিয়ে যাও এখান থেকে, পেয়েছেন রাস্তায় মসজিদ থেকে বেরিয়েছে আর টাকা দিচ্ছে না, দেখছেন মসজিদ থেকে তো অনেক লোকে বেরোচ্ছে, এখানে যদি ধরে নিই তো টাকা দিতে বাধ্য হবে, আরো 10টা লোক ভালো মানুষ আছে তা আমার পক্ষ থেকে বলবে, এই টাকা দাও, দিচ্ছ না কেন তুমি? এইভাবে মান সম্মান নষ্ট করা জায়েজ এবং শাস্তি দেওয়া যায়, শাস্তি দেওয়া, নিজে থেকে শাস্তি দেওয়া অনেক সময় ক্ষতিকর, নিজে আইন হাতে নেওয়া। সুতরাং শাস্তি দেওয়ার ক্ষমতা যারা রাখে, কারা রাখে? শাসক, শাসক তারা শাস্তি দেবে, অথবা আমাদের দেশে যে গ্রাম্য সালিসের মাধ্যমে যদি এমন কিছু শাস্তির মাধ্যমে অথবা চাপ সৃষ্টির মাধ্যমে যদি ঋণ আদায় করে নেওয়া যায় তার মানে ক্ষতির দিক না থাকে। কারণ অনেক সময় আজকাল সালিশ করতে গিয়ে আবার ও কেস করে বসে আছে যে গ্রামের লোকেরা এলাকার লোকের আমার জুলুম করেছে, ও অন্যায় তার উপর তাদের উপর গ্রামবাসীর উপরে কেস চাপিয়ে দিল। আজকালকার অবস্থা আরো খারাপ। জি, তো যাই হোক, শাস্তি দেওয়া যায় এইরকম যে শরীয়ত সম্মত যেগুলি রাস্তা রয়েছে। ইমাম ইবনে মুবারক বলছেন যে তার মান সম্মান হালাল মানে কঠোর ভাষা, শক্ত ভাষা ব্যবহার করতে পারবে, এবং শাস্তি দেওয়ার অর্থ হচ্ছে যে জেল দেওয়া যাবে। আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ ইসলামিক যে অনুশাসন রয়েছে এখানে এই শাস্তি রয়েছে। একদিন আমাকে এক ভাই টেলিফোন করছে যে আমার কফিলকে 5,000 রিয়াল তার কাছে কেউ পেয়ে দিতে পারছে না, সেই জন্য জেলে ঢুকিয়ে দিচ্ছে, অথচ সে বড় মুয়াসসার মালিক। তো আলহামদুলিল্লাহ এইরকম যদি হয় যে কেউ পাবে 2,000 রিয়াল পাবে আর দিচ্ছে না, সরকারের ঘরে কেস করলেন, সরকারের লোক এসে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল। টাকা দেবে না কেন? টাকা দিয়ে ছড়িয়ে নিয়ে আসবো, যেখান থেকে টাকা দিয়ে ছড়িয়ে নিয়ে আসবো, জমি বিক্রি করো, জমি বিক্রি করবে, দোকান বিক্রি করো, দোকান বিক্রি করবে, যা বিক্রি করতে হয় করবে, যেখান থেকে হোক সে ছুটি হাসিল করবে। রওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ, হাদিসটি সহীহ। ঋণ যারা গ্রহণকারী ঋণ নিচ্ছে তাদের সম্পর্কে অনেক কিছু বলা হলো। ঋণ দাতা যে ঋণ দেবে এরও বড় নেকি আছে, ঋণ দিলে বড় নেকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাইহাকীর হাদিস, হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আল-আলবানী সহীহ বলেছেন, মান আকরাজা ওয়ারিকান মাররাতাইনি, কোন ব্যক্তি যদি কোন চাঁদি মানে সেই জমানে চাঁদির টাকাই ছিল রূপার টাকা, কোন টাকা যদি দুইবার ধার দেয়, আপনার কাছে 1,000 রিয়াল আছে, একবার ধার দিলেন আর একবার ধার দিলেন অন্য লোককে, দুইবার যদি ধার দেন, কানা কাঈদ লি সাদাকাতিন মাররা, একবার দান খায়রাত সাদকা করার সমান নেকি পাবেন আপনি। হয়তো আপনি 10,000 রিয়াল দান করতে পারবেন না, কারণ 10,000 রিয়াল দান করা আপনার পক্ষে সম্ভব নয়, আপনার অনেক প্রয়োজন রয়েছে, কিন্তু 10,000 রিয়াল আপনি ধার দিতে পারবেন। দুইবার 10,000 রিয়াল ধার দিয়েছেন আর তারপর টাকা আপনার কাছে ফিরেও চলে এসছে, ওই 10,000 ফিরে আসবে, 10,000 10,500 চলবে না। আজকাল ধার দেবে কারা? যাদের এরকম আশা আছে কিছু পাবো বেশি, অথবা শর্ত করে সুদি ব্যবসা, সুদি ব্যবসা, স্যালারি কেনার আজকাল সুদি ব্যবসা চলছে, বন্ধকের সুদি ব্যবসা, সুদ আর সুদ, চারিদিকে সুদ। 1,000 টাকার স্যালারি, কালকে একজন লোক জিজ্ঞেস করছে 1,000 টাকার স্যালারি আমি কিনবো 800 টাকায়, এদিকে টাকা ওইদিকে টাকা, সুদ নয়? তারপর সুদের সঙ্গে কি তাহলে? এটাই তো সুদ। 1,000 টাকায় যদি 1,001 টাকা নেই, 1 টাকায় সুদ, এবং জানা আছে অগ্রিম আপনার জানা আছে, শর্ত করে নিচ্ছেন যে 1,000 টাকা তোমার স্যালারি কিনবো ভাই, আমি 800 টাকা 900 টাকায় কিনবো, 950 কিনবো, সুদ। আর এই ব্যবসা ব্যাপক আকার ধারণ করেছে এখন প্রবাসীদের মধ্যে, সুদ, চারিদিকে সুদ আর সুদ, আল্লাহর গজব কেন আসবে না এই জাতির উপর? তাহলে ঋণ দাতা নেকি পাবে, সাদকার নেকি পাবে যদি ঋণ দিতেই থাকে, বারবার ঋণ দিতে থাকে। তবে বিশ্বস্ত লোক দেখে ঋণ দেয়, ঋণ তো আর সবাই সকলকে দেওয়া যায় না, বিশ্বস্ত ইমানদার লোক যারা আল্লাহকে ভয় করে এইরকম লোককে ঋণ দেন, ইনশা আল্লাহ তাআলা হয়তো টাকা মরবে না। আর যদি টাকা কোথাও মারাও যায় তো আল্লাহ পাক হয়তো তার উত্তম প্রতিদান দুনিয়াতেও দেবেন আখেরাতে দেবেন। ঋণ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের বিধানগুলি কোরআনে কারিমে যেখানে উল্লেখ করে সূরা বাকারায় সেখানে উল্লেখ করেছেন যে ঋণ দেওয়ার পরে যদি সচ্ছল হয় তাহলে তো সে দেবে, আর যদি সচ্ছল না হয়, আর সময় এসে গেছে, 3 মাস সময় দিয়েছে, 3 মাস সময় চলে এসেছে, আল্লাহ পাকের সাথে আইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি কোনো ব্যক্তি অসচ্ছল হয়, ওয়াইন কানাজু উসরা, অসচ্ছল ব্যক্তি হয় সংকটে, আর্থিক সংকট তার, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত তুমি অবসর দিয়ে দাও, অবসর দিয়ে দাও। তাহলে প্রথম কথা আল্লাহর হস্তে ঋণ দেন, আল্লাহ সন্তুষ্টি, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, তারপরে ঋণ দিয়ে আপনি সময় নির্ধারিত করেন, সেই সময় আপনি চান সেও দেবে, যদি সে না দিতে পারে তাহলে সে নিজে এসে বলবে যে ভাই আমি দিতে পারছি না, সময়টা আমার বাড়িয়ে দেন, আপনি সময় বাড়িয়ে দেন, ফানাযিরাতু ইলা মাইসারা, তারপরে সময় বাড়িয়ে দিলেন আরো 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর বাড়িয়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে লোকটি আরো অসহায় অবস্থা, ঋণ পরিশোধ করতে পারছে না। আল্লাহ পাক বলছেন ওয়া আনতাসাদদাকু খাইরুল লাকুম, কি করো তৃতীয় স্তর এটা, প্রথম স্তর হচ্ছে ঋণ দেন, মানুষের এহসান করে ঋণটা ফিরিয়ে নেন যথাসময়, দ্বিতীয় স্থান না, যথাসময় সে ফিরাতে পারল না, আপনি অবসর দেন আরো ছয় মাস এক বছর যতদিন পারেন আপনি অবসর দেন, তারপরে দেখলেন না অবসর দিয়েও এই লোকটি ঋণ পরিশোধ আর করতে পারছে না, তৃতীয় স্তরে কি করবেন? ও আন্তাসাদ্দাকু খাইরুল লাকুম, তুমি তাকে দান করে দাও, তোমার জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো যে আল্লাহর কাছে তোমাদের জন্য কি মহা পুরস্কার রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 280। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আনজারা মুসিরান, কোন ব্যক্তি যদি অসচ্ছল ব্যক্তিকে অবসর দেয়, টাকা দিতে পারছেন না আপনি, ঠিক আছে আর কতদিন সময় লাগবে, বলছে ভাই আর ছয়টা মাস দেন সময়, ছয়টা মাস দেন, এক বছর দেন, তিন মাস দেন ইত্যাদি, কানালাহু বেকুল্লি ইয়াউমিন সাদাকা, প্রত্যেক দিনের বিনিময়ে সে সাদকার নেকি পাবে। একদিন করে আপনি অবসর দিলেন, প্রত্যেক দিন আপনি সাদকার নেকি পেতে আছেন। অমান আনজারাহু বাদা হিল্লিহি, আর কেউ যদি সময় এসে যাওয়ার পরে, এক তো দিলেন যে ধার দিয়ে রেখেছেন তাতে আপনি সাদকার নেকি পাচ্ছেন, তারপরে সময় চলে এসেছে, তিন মাস সময় ছিল, তিন মাস সময় হয়ে গেছে, তারপর মানে চাওয়ার অধিকার আছে, তাকে দিতে হবে, কিন্তু তারপরে আপনি অবসর দিয়ে দিলেন, ঠিক আছে অসুবিধা নাই, আপনার যখন হয় তখন দিয়েন। কানালাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, প্রত্যেক দিন সেই ব্যক্তি সাদকার নেকি পেতে থাকবে। ইবনে মাজার হাদিস। আবু রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, মান আনজারা মুসিরান, কোন ব্যক্তি সংকটে লিপ্ত, সংকটে নিমজ্জিত থাকা ব্যক্তি বা অসচ্ছল ব্যক্তি কেউ যদি অবসর দেয়, আও ওয়াদা লাহু, অথবা ডিসকাউন্ট করে দেয়, তাহলে দুটি আরেকটি পদ বাড়লো এখানে, একটা হচ্ছে অবসর দেওয়া, অবসর দেওয়ার পরে দেখলেন যে লোকটা দিতে পারে না, তো কি বললাম দান করে দেওয়া, না পুরা দান করতে পারছেন না, দশ হাজার রিয়াল পাবেন আপনি, দশ হাজার আপনার পক্ষে দান করা সম্ভব নয়, ভাই এক কাজ করো তাহলে তুমি আমাকে পাঁচ হাজার রিয়াল দিয়ে দাও, তুমি আমাকে সাত হাজার আট হাজার রিয়াল দিয়ে দাও, দুই হাজার তোমার মাফ করে দিলাম। আর ওয়াজা আল্লাহ, তাকে কিছু মাফ করে দিল, কিছু অংশ মাফ করলো, আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা জিল্লি আরশিহি, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ায় স্থান দান করলেন। সুবহানাল্লাহ, এখানে তাহতা জিল্লি আরশিহি বলা হয়েছে, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর আরশের ছায়ার কথা হাদিসে আছে। যদি ওই হাদিসে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত প্রকারের লোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছায়া দান করবেন, সেখানে ছায়া বলা হয়েছে, কিন্তু আরশের ছায়া না কোন ছায়া বলা হয়নি। এই হাদিসকে যদি ওর সাথে লাগিয়ে নেওয়া যায়, দুটো সমন্বয় করা যায়, তাহলে আল্লাহর আরশের ছায়া প্রমাণিত। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ পাকের এই আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, তিরমিজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসলিম শরীফে আরেকটি হাদিস রয়েছে, সমেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, মান আনজারা মুসিরান, কোন ব্যক্তি যদি অসচ্ছল ব্যক্তিকে অবসর দেয়, আওয়াজা আনহু, অথবা মাফ করে দেয়, কিছু অংশ মাফ করলো অথবা পুরো মাফ করলো, আনজাহুল্লাহ মিন কোরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের বালা মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন, মুক্ত করবেন, নাজাত দেবেন। কিয়ামতের দিনে যে বালা মুসিবত হবে, যে ঘামে হাবুডুবু করবে, যেদিন জবাবদেহি করতে হবে, সেই দিন এইসব জবাবদেহি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করবেন। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করা মুসলমান হইতে হবে। প্রথম মুসলিম হইতে হবে, মুশরিক কবর পূজারী হইতে হবে না, আর তারপরে মুসলিম হওয়ার পরে নামাজি রোজাদার জাকাত দাতা এইসব হইতে হবে, মানে ফরজ আদায় করার লোক হইতে হবে। আল্লাহ পাক যদি অন্য কোন গুনাহের কারণে কিয়ামতের দিনের বালা মুসিবত যে থাকবে আল্লাহ পাক দূর করবেন। কর্জা দেওয়ার পর, ঋণ দেওয়ার পরে যদি এইরকম লোভ লালসা থাকে যে আমি ওকে ঋণ দিয়ে রেখেছি, সুতরাং আমার দাবি আছে, ওর কিছু ব্যবহার করব, গাড়িটা আছে যখন তখন এই চাবিটা দেন, হ্যাঁ লজ্জাতে কিছু বলতেও পারছে না, আচ্ছা ঠিক আছে, যদি এইরকম আশা রাখে অথবা এইরকম স্বার্থ রাখে যে আমি ধার দিয়ে রেখেছি সুতরাং তার কিছু ব্যবহার করব, যে কোনো কিছু ব্যবহার করুক, গাড়ি ব্যবহার করা আজকাল গাড়ির জামানা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়তো কার একটা ঘোড়া আছে, ঘোড়ার পিঠে চড়ে হাঁটল, হ্যাঁ উঁট আছে দাও তোমার উঁটটা দাও, অথবা এই ধরনের যে কোনো জিনিস ব্যবহার করা, কাপড় চোপড় ইত্যাদি সামান দাবি, যেহেতু তোমাকে ধার দিয়ে রেখেছি তুমি আমার কাছে ঋণী, তাহলে এগুলিও সুদের সামিল। এগুলি হচ্ছে প্রশ্ন পরে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তাকে এক লোক জিজ্ঞাসা করল যে আর রাজুল মিন্না ইউখরিজু আখাহুল মালা, আমাদের মধ্যে কেউ কেউ ধার দিয়ে থাকে, ফাইয়ুহদি লাহু, তখন তাকে উপহার দেয়, গিফট দেয়, উপর ঢোকন দিত না, কিন্তু দিচ্ছে কিসের জন্য? ধার দিয়েছে সেই জন্য। আগে থেকে দেওয়ার রীতিনীতি ছিল না। বাংলাদেশ থেকে আসলেন, একটা লুঙ্গি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মুজাহিদকে দিচ্ছেন। আগে কোনদিন দেননি, কিন্তু এবার কেন দিচ্ছেন? যখন ছুটি যান তখন আপনাকে 2000 ধার দিয়েছে সেই জন্য। বুঝলেন কি হবে এটা? সুদ? হ্যাঁ, আগে থেকে যদি এইরকম থাকে, মানে আগে থেকে আপনার সম্পর্ক এরকম আদান প্রদান হাদিয়া দেওয়া সম্পর্ক আছে, তাহলে ঠিক আছে। কালা রাসূলুল্লাহ আনাস বিন মালিক বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকরাজা আহাদুকুম কারজান, কোন ব্যক্তি যদি তোমাদের কাউকে ঋণ দেয়, ফা আহাদা লাহু, ঋণের বিনিময়ে যদি ঋণ দেওয়া আছে সেই জন্য তাকে উপঢৌকন দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, উপহার দিচ্ছে, আও হামালাহু আলা দাব্বা, অথবা আসেন গাড়িতে চাপেন, লিমোজিন ভাই এখানে ইয়ে চালায়, ভাড়ার গাড়ি চালায়, গাড়িতে কোনদিন ফ্রি উঠাইতো না, কিন্তু যে 1000 রিয়াল 500 রিয়াল ধার দিয়েছেন তারপর থেকে ওর লিমোজিন ফ্রি, কত জায়গায় 10-10-10-10 করে অনেক 10 হাসিল করে নিয়েছেন, এখান থেকে আবদুল্লাহ পাওয়া 10 লাগতো, ওখানে 10,000 বাঁচলেন, আবার আসলেন, টেলিফোন করলেন, ভাই অমুক জায়গায় আমি আছি, কারণ ও তো আসতে হবে লজ্জা, 500 টাকা তার খেয়ে আছি, হ্যাঁ দিতে পারছি না। তার যানবাহনে চাপলো, বা চাপাতে চাইলো, ফালা খবরদার তার সওয়ারিতে চাপবে না, তার গাড়িতে চাপবে না, ওয়ালা ইকবালহু, এবং তার গিফট উপহার কবুলও করবে না, হাদিয়া নেবে, ইল্লা আন ইয়াকুনা যারা বাইনহু ওয়া বাইনহু ক্বাবলা যালিকা, তবে আগে থেকে যদি এইরকম থাকে, আগে থেকে তার গাড়িতে চাপতেন মাঝে মাঝে, আগে থেকে তার জিনিসপত্র ব্যবহার করতেন, কখনো তার ঘড়ি ব্যবহার করতেন, কখনো তার কোনো কিছু ব্যবহার করতেন, তাহলে কোনো অসুবিধা নেই। ইবনে মাজার হাদিস। আর একটি হাদিস দিয়ে শেষ করে দেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সবচাইতে বেশি গরিব, সবচাইতে বেশি সর্বহারা কাকে বলেছেন? হ্যাঁ, কে? যার নেকি থাকবে না, নেকি নিয়ে গেছে অনেক কিন্তু মানুষের হক নষ্ট করে গেছে, তার মধ্যে একজন হচ্ছে ধার, ধারটা নিয়ে দেশে চলে গেছে, একে ভিসা দেব, ওকে আর কিছু করে দেব, ভাই আমাকে দাও, পার্টনারশিপ তোমাকে দেব, আমি একটা ব্যবসা করেছি, তোমার কাছে তো টাকা পয়সা নাই ভাই, তো তুমি যদি কিছু টাকা পয়সা দাও, এই করে অনেকের কাছে টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। অথচ মুসল্লি নামাজের অভাব নেই, রোজার অভাব নেই, হজের অভাব নেই, জাকাতের অভাব নেই, আরো মাতা পিতার সেবা খুব করে, এই ধার করা টাকা দিয়ে খুব মাতা পিতার সেবা করে দেশে। সর্বহারা নবী সাল্লাম মুফলেস বলেছেন, মুফলেস মানে যার কাছে একটি পয়সাও থাকে না, একে মুফলেস বলা সর্বহারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল আতাদরুনা মানিল মুফলিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, তোমরা জানো কি যে সর্বহারা কে? সর্বহারা কে? সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে কিয়ামতের দিনে প্রথম জিজ্ঞাসা করেছেন যে সর্বহারা কে, সাহাবীরা দেখছেন দুনিয়াতে সর্বহারা কে, আল মুফলিস ফিনা মান লা দিরহামা ওয়া লা মাতা, আমাদের মাঝে সর্বহারা ওই ব্যক্তি না যার কাছে একটা পয়সা আছে, আর না কোনো মাল সামান আছে, বাড়িতে খাবার নেই, আর টাকা পয়সাও নেই যে হোটেলে খাবে, তার কাছে কিছুই নেই, না বাড়িতে চাল আছে, না ডাল আছে, না শাকসবজি আছে, কিছুই নেই, সর্বহারা, পকেটে পয়সাও নেই, সর্বহারা ওই ব্যক্তি, আল মুফলিসুফিনা মান লা দিরহামা ওয়া লা মাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, না একে উদ্দেশ্য করিনি, এ তো দুনিয়ার সাময়িক হয়তো সর্বহারা, হতে পারে কালকে তার কাছে পয়সা হয়ে যেতে পারে। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মুফলিস সর্বহারা ওরা যারা কিয়ামতের দিনে অনেক নামাজ নিয়ে আসবে, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়েনি, সিয়ামিন রোজা, কোনদিন রমজান মাসের রোজা ছাড়েনি, ওয়া যাকাতিন যাকাতও দিয়েছে, পয়সাওয়ালা লোক ছিল, ওয়া ইয়াতি কাদ শাতামা হাজা, কাউকে গালি দিয়ে এসছে, ওয়া কাযাফা হাজা, কার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া সাফাকা দামা হাজা, কাউকে খুন করেছে, রাজনৈতিক লড়াই, গোত্রীয় লড়াই, জমি জমা নিয়ে লড়াই, এইভাবে কাউকে খুন করেছে, ওয়া জারাবা হাজা, কাউকে মারধর করেছে, ওয়া আকালা মালা হাজা, নবী সাল্লাম আরেকটি বলেছেন, ওয়া আকালা মালা হাজা, কারো ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেছে, ধন সম্পদ ভক্ষণ করা খেয়ানত হোক, বেইমানি হোক, আর জবরদখল হোক, অথবা ধার নিয়ে পালিয়ে যাওয়া হোক, যে কোনো ভাবে হোক না কেন, ফায়ু তাহাজা মিন হাসানাতিহি, আল্লাহ পাক রব্বুল সেই দিন প্রত্যেককে ডাকবেন, যতগুলি পাওনাদার এই পাওনাদারকে ডাকবেন, আর ডাকার পরে ওর নেকি থেকে পরিশোধ করা শুরু করবেন, যতগুলি লোক জুলুম অত্যাচার করেছে, হাদামিন হাসানাতি, একে নেকি থেকে ওকে নেকি থেকে ওকে নেকি থেকে দিতে দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাত কাবলা ইয়ুকযামা আলাইহি, তার উপর যে যতগুলি মানুষের হক ছিল বান্দার হক এগুলি পরিশোধ করতে করতে নেকি শেষ, নামাজের নেকি শেষ, রোজা হজ যাকাত দান খেরাত মাতা পিতার সেবা যত নেকি শেষ সব শেষ হয়ে গেল। এখন কি হবে, শেষখানে একটা লোক আসছে, আসার পরে বলছে যে আল্লাহ আমি দাম্মামে ছিলাম আর এখানে এই ভাই ভিসা ব্যবসা করত, ওকে ভিসার জন্য আমি 5000 রিয়াল দিয়েছিলাম আর বলেছিল যে তোমাকে একটা ভালো ভিসা দেব, আর সে ভিসা দেওয়া তো দূরের কথা, আমার পয়সাও ফিরিয়ে দেয়নি ভিসাও দেয়নি দেশে চলে গেছে। কালকে আমাদের এই বিচার যখন আদালতে আল্লাহ পাক রব্বুল আলমিনের পেশ হবে আর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কি করবে, নেকি শেষ হয়ে গেছে, দেশে যে লড়াই গড়ি করেছিলেন, মারপিট করেছিলেন, জুলুম অত্যাচার করেছিলেন আর কত রকমের জুলুম করেছেন, অন্যায় করেছেন, ওগুলো তো নেকি শেষ হয়ে গেছে, এখন এইগুলো পরিশোধ করতে কি হবে। ওখেজামিন খাতায়া হুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ওই লোকটিকে যে অভিযোগ করার জন্য, সে আল্লাহ যে আমার টাকা নিয়ে যে ভিসা দিও বললে টাকা নিয়ে উদাও হয়ে গেছে, আল্লাহ এর বিচার করে দাও। আল্লাহ বলছে তোমার গুনাহ আছে, যে আল্লাহ আমার গুনাহের জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, আমার কিছু কাবিরা গুনাহ আছে এর জন্য জাহান্নামে যেতে হচ্ছে। ওখে জামিন খাতায় আহম, আল্লাহ পাক ওর গুনাহগুলিকে নিয়ে ফাতুরি আলিহে ওর উপরে চাপিয়ে দিবে। ওই যে ঋণী ব্যক্তি টাকা নিয়ে পলাতক হয়ে গেছেন, ওর উপরে গুনাহগুলিকে আল্লাহ পাক চাপিয়ে দেবেন। ওখে জামিন খাতায় আহম ফাতুরি আলিহে সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। তাহলে নামাজ রোজা হজ যাকাত করেও মানুষের হক যদি নষ্ট করে থাকেন, মানুষের কাছ থেকে ধার নিয়েছেন অথচ দিচ্ছেন না, ধার নিয়েছেন তারপরে বলছেন যে এখন তোর ঠিকানা, ঠিকানা নেননি কেন আপনি, ধার নিতে পেরেছেন আর তার ঠিকানাটা রাখতে পারেননি আপনি, তার অ্যাকাউন্ট নম্বর রাখতে পারেননি, তার টেলিফোন নম্বর রাখতে পারেন, তার কমপক্ষে গ্রামার থানাটাও যদি লিখিয়ে রাখতেন তাহলে খোঁজ করে করে আপনি চলে যেতে পারতেন। আরে টেলিফোন পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু গ্রামের নাম তার পরিবর্তন হবে না, থানার নাম তার পরিবর্তন হবে না, ওই লোকটির নাম থানা পোস্ট অফিস যদি আপনার জানা থাকতো এতটাই যথেষ্ট ছিল আপনার ঋণ পরিশোধ করার জন্য। বহু লোক এরকম আছেন, আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তার হক আমাদেরকে আদায় করা সুন্দরভাবে তৌফিক দান করেন, মানুষের হক আদায় করা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন অতীতের মাফ করে দেন, মানুষের যদি হক আমাদের উপর থাকে আল্লাহ পাক সেই হকগুলি আদায় করার মতো আমাদের ইমান যেন দান করেন, আল্লাহ পাক সেসব আদায় হক আদায় করা যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ان نسينا واخطأنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين